بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ابو لهبের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে সত্তরে সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে খর্জুরের রশি নিয়ে